সামনাসামনি বলবে, আল্লাহ যদি আমি সত্যবাদী হই তাহলে তুমি আমার প্রতিপক্ষকে আমার আগে ধ্বংস করো। যখন এই আয়াত অবতীর্ণ হল, যখন আহলে কিতাবের সঙ্গে মোকাবেলা করার সময় এলো, আয়াত অবতীর্ণ হল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ডাকলেন আলীকে, ফাতেমাকে, হাসান আর হোসেনকে, কত হল চারজন, আলী, ফাতেমা, হাসান, হোসেন, এই চারজনকে ডেকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে আল্লাহ এই হচ্ছে আমার বংশধর, এই হচ্ছে আমার পরিবার। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবীর পরিবার কেবল এই চারজন, এখানে কিন্তু স্ত্রীকে সামিল করা হয়নি। তার মানে এই নয় যে স্ত্রীরা বা চাচারা তো ভাইরা পরিবারের মধ্যে সামিল নয়, তার অন্য দলিল আছে, সেটা পরে বলছি। একবার গাজীর এখন নামে এক জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম থামলেন, যে সাহাবীদেরকে নিয়ে থামলেন, আল্লাহ প্রশংসা করলেন, যেমন খুতবা দেওয়া হয় শুনতে খুতবা দিলেন এবং অনেক উপদেশ দিলেন। তারপরে বললেন, আইয়ুহান নাস, আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার, হে লোক সকল, আমি একজন মানুষ, আমি একজন মানুষ। অবশ্য এই মানুষ শব্দটা শুনে একসাথে মানুষ আছে তারা মানুষ হয়ে যাবে, তারা বিশ্বাস করবে না, তারা মানতে চাইবে না যে আল্লাহ নবী মানুষ ছিলেন। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, কিন্তু আল্লাহ নবী মানুষ ছিলেন না। তারা মনে করে আল্লাহ নবী মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ কোরআন স্পষ্টভাবে বলছে আল্লাহ নবী মানুষ ছিলেন। আল্লাহ নবী খুদ বলছেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে আমরা তার মতো মানুষ নয়। সম্ভবত এই অতি নিকটে রসুল, আমার রবের রসুল এসে যাবেন আর আমি তার আহ্বানে সাড়া দেবো, তার মানে জিবরিল না, মালাকুল মওত, মালাকুল মওত এসে যাবেন আর আমি তার ডাকে সাড়া দেবো, তার মানে আমি এই জগৎ ছেড়ে চলে যাবো। ওরা বলে, না জগৎ ছেড়ে না, মারা যায় নাই, বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন, পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাবো, আর আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আমি চলে আছি, আমি চলে যাবো, কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাবো, সে দুটো জিনিস কি? প্রথম নম্বর হলো আল্লাহ কিতাব, আল্লাহ কিতাব, আল্লাহ কিতাব আছে তোমাদের কাছে, চিন্তা নেই, কিন্তু আল্লাহ কিতাব কি যথেষ্ট? আল্লাহ কিতাব যথেষ্ট না। যে ভাইরা হয়তো এখনো বুঝতে পারছেন না যে আল্লাহ কিতাব যথেষ্ট কি না, তা বলুন, আল্লাহ কিতাবে কি কোরাকার নামাজ আছে? কম সময়ে কোরাকার নামাজ পড়তে হবে আছে? যারা কিতাবের খোঁজি থাকেন না তারা কি করে বলবেন? নেই, আল্লাহর কিতাবে সবকিছুর বয়ান স্পষ্ট করে বলা হয়নি। এমন কিছু কথা আছে যে কথা ব্যাখ্যা দিতে হয়েছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শুধু আল্লাহর কিতাব যথেষ্ট নয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মা, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ আরো কিছু জিনিস দেওয়া হয়েছে, সেটা কি? সুন্নাহ বা হাদিস। তাহলে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। কিন্তু আজকের বক্তৃতায়, গাজীয়ে হামের বক্তৃতায় আল্লাহ নবী এই কথা বলেননি, এদের কিন্তু সুন্নাত ছাড়া অন্য কিছু বলেছেন, সেটা কি? কিতাবুল্লাহি ওয়া হিজরাতি, মানে আল্লাহর কিতাব আর আমার পরিবার, আমার পরিবার আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, পরিবার ছেড়ে যাচ্ছি, সেই পরিবারে তোমরা অনুসরণ করো, সেই পরিবারের প্রতি তোমরা হক আদায় করো, তাদের প্রতি যথার্থ সম্মান শ্রদ্ধাবোধ করো, আর সেই পরিবারের তোমরা কোন অপমান করো না। এই কথা আরো আসছে, এখান থেকে বোঝা যাচ্ছে কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের বিরাট মর্যাদা রয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে। এই সুন্নাহ হাদিস থেকে আল্লাহ নবী বললেন যে আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে কিতাবুল্লাহ যাতে রয়েছে নু আমি তোমাদের আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ স্মরণ দিচ্ছি, এই বক্তৃতার মাধ্যমে তিনি তার পরিবারের গুরুত্ব বলে দিলেন। মুসলিম শরীফের হাদিসে আছে বলতে শুনেছি কিনানা বংশকে আল্লাহ ইসমাইল বংশ থেকে নির্বাচন করেছেন, আর কোরাইশকে কিনানা থেকে নির্বাচন করেছেন, সবথেকে শ্রেষ্ঠ বংশ, সেই শ্রেষ্ঠ বংশে আমার জন্ম হয়েছে, সুতরাং আমার সমস্ত বংশধর হচ্ছে শ্রেষ্ঠ বংশের পরিবারভুক্ত কপটায়ভুক্ত। অন্য এক আদেশে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরুদ শিক্ষা দিচ্ছেন কিভাবে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা হবে। আমরা সে দরুদ জানি না জানি না, অবশ্যই জানি দরুদ ছাড়া নামাজ হয় না। আল্লাহ নবীর উপরে দরুদ না পাঠ করলে নামাজই হবে না। কিভাবে দরুদ পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলি মুহাম্মদ। আল্লাহ তুমি নবীর উপরে দরুদ পাঠ করো, দরুদ বর্ষণ করো, রহমত বর্ষণ করো, আর ওয়া আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আর আলি মুহাম্মদের উপরে মুহাম্মদের পরিবারের উপরে রহমত বর্ষণ করো। দেখেন মুহাম্মদের পরিবারের উপরে আমরা রহমত বর্ষণ করা দোয়া হয়ে থাকি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন তুমি ইব্রাহিমের উপরে রহমত বর্ষণ করেছিলে এবং তার পরিবারের উপরে রহমত বর্ষণ করেছিলে ইব্রাহিমের।